আজকে 25শে ডিসেম্বরের বড়দিনের বেদাত খ্রিস্টানি বেদাত, 12ই রবিউলের মুসলমানি বেদাত, দুই বেদাত একই দিনে জমে গেছে আবার শুক্রবারে, মহা সমস্যা। এদিকে চলছে দশনে জুলুসি, ঈদ মিলাদুনে গগন ফাটানো চিৎকার ধ্বনি, আর ওদিকে এক বুড়ার গায়ে কাপড় পরিয়ে মেলা হাদিয়া তোহফা নিয়ে জমা করা সেলিব্রেট কিসির মিসির ধ্বনি, এই চলছে কারবার সারা বাংলাদেশে। আজকে আমরা কিছু মিসকিনের উল্টাপাল্টা কথা বলছি, এটা বলে যেতেই হবে, এটা আমাদের দায়িত্ব। গতকাল ডিসি সাহেব ডেকেছিলেন সকল ধর্ম নেতাদেরকে, মসজিদের খতিবদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, প্রিন্সিপাল সাহেবদেরকে ডেকে তিনি জিজ্ঞেস করেছেন, আপনাদের পুলিশ লাগবে কিনা, আপনারা কে কত বড় বড় অনুষ্ঠান করছেন, যশনে জুলুসি ঈদ মিলাদুন্নবী করবেন, সেখানে কোনো অঘটন ঘটে যেতে পারে, সরকারের একটা দায়িত্ব আছে, বিধায় আপনাদের ডেকেছি, কত পুলিশ লাগবে, কোথায় লাগবে, কোথায় কোথায় আপনারা মানে যশন করবেন, একটু বলে দিতে হবে। আমাদের পক্ষ থেকে গিয়েছিল, পরিষ্কার বলে দিয়েছে যশনের বসের মধ্যে আমরা নাই, এগুলোর বেদাতি জিনিস, এদিন নবীর জন্ম হয়েছে এটাই যাবে প্রমাণ কি। রাজশাহী মহানগরী একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল থ হয়ে বলছে, এই কি নতুন কথা শুনলাম, আমি তো হতাশ হয়ে গেলাম, কামেল মাদ্রাসার প্রিন্সিপাল জীবনে শুনেই নিয়ে কথা, যে ঈদ বলে ঈদ মিলাদুন্নবী কিছুই নাই, এদিন বলে নবীর জন্মই হয়। তবে হ্যাঁ, আর একটা প্রতিষ্ঠানের শিক্ষক খুশি হয়ে বলেছেন, আপনারা হকটা প্রকাশ করে দিলেন, খুবই ভালো হল। পুলিশের বড় কর্তা মুস্কু মুস্কু হেসেছেন, দ্বিতীয় কর্তা রাগ করেছেন, এসব বলি আপনারা ফেতনা করেন না, যে যাপারে করকা আমরা কোন দলে যাব, দুইটা জাতীয় সংসদ হইত, পুলিশের সামনে তো এই অবস্থা, সংসদ হলে এখন যে বান্দরামি চলতে চাষ বেশি বান্দরামি হুজুরাই করত। প্রথম কথাই হচ্ছে আজকে ঈশার জন্মদিবস কিনা, দ্বিতীয় কথা হবে এটা আমাদের নবীর জন্মদিবস কিনা, তৃতীয় কথা হবে দিবস পালন করা যাবে কিনা, নবী বা তার সাহাবীরা করেছেন কিনা, চতুর্থ যোগ হয়েছে এই দিবস উপলক্ষে মাইক ফাটিয়ে যশনে জুলুস করে চিৎকার করে মিছিল করা যাবে কিনা, এটা নতুন উপসর্গ চালু হয়েছে, এটা আগে ছিল না। এই সবকটার প্রশ্নের একটাই উত্তর, পুরো চারটাই জিরো, কোনটাই করা যাবে না, যার কোনো অস্তিত্বই নেই, বিন্দু থাকলে সিন্ধু বানানো যায়, বিন্দুই তো নাই, শূন্য, একেবারে জিরো। আগে খ্রিস্টানদের কথা বলি, বাংলাদেশে খ্রিস্টান নাই কিন্তু খ্রিস্টানের তাবেদার তো আমরা সবাই দেখেন না, আজকে ছুটির দিন, বড় দিন, বিশাল ব্যাপার সবার, যেমনটা দিনটাও বড় ছুটিটাও তেমনি, গাড়ি ঘোড়া সিট পাওয়া যায় না, বাজারের শাহের বাজারে তো ঢোকাই যায় না, বাজারের চোটে কালকে 5 টাকা জিনিস 50 টাকা বিক্রি করবে না, 500 টাকা বিক্রি করবে, যত বড় দিন পবিত্র দিন, যত বেশি দাম পাবো তত বেশি নেকি হবে, হতভাগা দেশ, মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই যেন কি বলবো ওটাকে, ওটা কোন ভাষায় নেই, মূর্খ অনেক ভালো ছিল, শিক্ষিত লোকগুলি আরো বেশি নষ্ট, সেগুলা শিক্ষিত হোক আর মৌলবে শিক্ষিত হোক, সবগুলো একই অবস্থায় পেয়ে গেছে, চোখ খুলে আর দেখবে না কোথায় কি আসে না আসে, একজন মনে আসলো বলে দিল শুরু হয়ে গেল খেলা। আমি আপনাদের সামনে সূরা মরিয়াম থেকে 1-21 আয়াত পড়েছি, এর মধ্যে মরিয়ামের জন্ম ইতিহাস আল্লাহ পাক সব বর্ণনা করেছে। এই আয়াতগুলি দূর অতীতে খ্রিস্টান রাজা নাজাশির সামনে আলী ইবনে আবু তালেবের ভাই জাফর বিন আবু তালেব পড়েছিলেন, যে নাজাশি ছিলেন অত্যন্ত পণ্ডিত মানুষ, কিন্তু তার দরবারে যত পোপ পাদ্রী সবাই ছিল অপণ্ডিত, কুরাইশের দূত আমর বিন আস এবং আবদুল্লাহ ইবনে আবু জাহলের বৈপিত্র ভাই, আল্লাহ রাসূল তার নাম পরে করলেন আবদুল্লাহ, এরা দুজনে গিয়েছে মুসলমান যারা ওখানে আশ্রয় নিয়েছে তাদেরকে বের করে আনার জন্য। উনি যেহেতু খুব ন্যায়পরায়ণ বাদশাহ, উনি বললেন আমি এক পক্ষের কথা শুনে আমি সিদ্ধান্ত নেব না, তোমার দেশে যারা পালিয়ে আমার দেশে এসে আশ্রয় নিয়েছে আমার দেশটা ভালো মনে করে যেখানে এসছে, তোমার কথা শুনে আমি তো তাই দেবো, ওদের ডাকাও দেখি। তখন ওই প্রতিনিধি দলের নেতা ছিলেন জাফর বিন আবু তালেব, উনি ঢুকেছেন কিন্তু সিজদা করেননি। তখনকার সময় নিয়ম ছিল রাজার দরবারে ঢুকলে সিজদা করতে। প্রথমেই বলে দিল পোপ পাদ্রী দল দেখেন কত বেয়াদব, রাজাকে সম্মান করল না। জিজ্ঞেস করলেন তুমি সিজদা করলে না কেন, তোমরা কার অনুসারী, কি তোমাদের ধর্ম? পাশে বসে আছে আমরুল আজমরা, অথবা জাদ ভাই সব কুরাইশদের নেতারা বসে আছে দুজন। বলছে আমাদের এখানে আমাদের এই বংশের একজন নবী এসেছেন, তিনি আমাদের শিখিয়েছেন যে আল্লাহ হলেন সর্বপ্রকার ক্ষমতার উৎস, সেজদা কেবল তাকেই করতে হয়, মানুষ সবাই সমান, আমরা সেই নবীর অনুসারী। বাদশাহ কিছুই বললেন না। তিনি তোমাদের আর কি শিক্ষা দেন? তিনি বলেন তোমরা চুরি করো না, জেনা করো না, মানুষ খুন করো না, অন্যায়ভাবে মানুষের উপরে কোনো অত্যাচার করো না। তিনি আমাদেরকে ভালো ভালো উপদেশ দেন, আমরা সেগুলো মেনে চলি। তিনি বলেন তোমরা দুনিয়া যা কিছু করবে সবকিছু হিসাব আল্লাহর কাছে দিতে হবে, অতএব তোমরা সাবধান। কথা কত খুব ভালো কথা বলে, সমস্যা কি? এই তোমরা কি এদের অভিযোগ কি তো দেখলেন না? আপনার মতো মানুষ আপনার এখানে এসেছে, ওরা আপনাকে শ্রদ্ধাবন্ধ করলো না, এই বেয়াদবদের সঙ্গে কি বলতে হবে? বাদশাহ কিন্তু বিষয়টা বুঝে নিলেন, ও বাকি আর কোনো উত্তর দিতে পারেনি। বলে ঠিক আছে তোমরা এখন যাও, ওরা আমার এখানে থাকবে, ওরা ওদের ধনে পালন করুক, তোমাদের কি যায় সব সেটা করলি কি না করলি কি, থাক এখানে। নিরাশ হয়ে যখন ওরা চলে গেল, তখন আমরুল আস অত্যন্ত কুশাগ্র বুদ্ধি রাজনীতি বলা হবে না ইসলামের ইতিহাসে, অত কূটনীতিবিদ কেউ ছিল না। উনি বললেন কালকে এসে এমন একটা পয়েন্ট বলবো যে বাদশাহদেরকে সঙ্গে সঙ্গে গর্দান উড়িয়ে দেবে। তো সাথী যে ছেলে বলছে না খবদা খবদা ওরকম বলো না, ওরা তো আমাদের জায়দ ভাই, আমাদের বংশ ছেলে, ওদেরকে মেরে ফেললে তুমি খুশি হবে নাকি? না তুমি রাখো, কালকে আমি আসবো, এমন কথা বলবো যে বাদশাহ মাথা উড়িয়ে দেবে। পরদিন আসলো, বলে হে বাদশাহ, ওরা কি বলে জানেন? ওরা বলে ঈসা নাকি আপনাদের উপাস্য নয়, ও নাকি বিনা বাপে পয়দা। ঈসাকে ওরা আল্লাহ বলে মানে না, ওরা আল্লাহর একটা বান্দা বলে। আর আপনারা তো ঈসাকে আল্লাহর বেটা বলেন, ঈসার মাকে আল্লাহর স্ত্রী বলেন, আপনারা তৃতীয়বাদে বিশ্বাসী, এত বড় কথা বলে আপনাদের ধর্মের বিরোধিতা করে। তখন উনি আবার ডাকালেন এদেরকে, তখন কিন্তু ভয় পেয়ে গেছেন মুসলিম প্রতিনিধি দল যে আজকে কি বলতে হবে। পরামর্শ করলেন, শেষে সিদ্ধান্ত নিলেন যেটা সত্য সেটাই বলবো, হায়াত মৌত আল্লাহর হাতে। এরপরে জাফর ইবনে আবু তালেব যখন পৌঁছে গেলেন দরবারে, প্রশ্ন করলেন আমাদের নবী ঈসা সম্পর্কে তোমাদের মন্তব্য কি? তখন জাফর ইবনে আবু তালেব কোনো কথা না বলে এই আয়াতগুলো শুনিয়ে দিয়েছিলেন, যেগুলো আমি একটু আগে পড়লাম আপনাদের সামনে। اذكر في الكتاب مريم اذ انتبذت من اهلها مكانا شرقيا এটা হলো ঘটনা। এই আয়াতগুলো শেষ হয়নি, পণ্ডিত রাজা ধার্মিক মানুষ রাজাশি সরাসরি চেয়ার থেকে নেমে পাশে বসে গেছে একবারে, এবং চোখ দিয়ে ঝলঝলে পানি পড়ছে, আর বলছে হে জাফর তুমি যা বললে এর চাতে এক চুল বেশিও নয়, এর চাতে এক চুল কমও নয়, এটাই সঠিক কথা। ঈসা কখনোই আল্লাহ হতে পারে না, ঈসা একটা মানুষ। একদিন উনি বলেননি কেন? সমস্ত রাষ্ট্র হল তৃতীয়বাদী মোশরেক, সামনে বসে আছে বড় বড় ধর্মনেতারা, ওনার এই হক কথা বলার পরিবেশ তৈরি হয়নি। যখন হক কথা তার সামনে কেউ বলেছে উনি আর থামতে পারেননি, হাতে একটা ছোট্ট ছড়ি ছিল, বলে আমার হাতের এই ছড়ির চাইতেও বেশি নয়, তুমি যা বলছো এটাই ঠিক। ইন্না ঈসা কানা কালিমাতুল্লাহ ওয়া রূহুহু আলকাহা ইয়া ইলা মারইয়ামিল বাতুল, নিঃসন্দেহে ঈসা ছিলেন আল্লাহর কালেম এবং তার রূহ, যেটাকে তিনি ফুঁকে দিয়েছিলেন পবিত্র কুমারী নারী মরিয়মের বুকের মধ্যে, সেভাবে ঈশার জন্ম হয়েছে, এটাই সত্য, এর চেতে কিছুই সত্য নয়। ও এটির মূল ইঞ্জিলও এই কথাই লেখা আছে, লোক এখন সব গোপন করে ফেলেছে, ওর সব মানুষের সামনে আর নাই। উনি অত্যন্ত পণ্ডিত মানুষ বলে উনি এগুলো জানে, অন্যের তো এগুলো খবর রাখে না। আমাদের দেখেন না বাংলাদেশের হুজুরদের অবস্থা, করোনা হাতে কিছুই জানে না মহাপণ্ডিত, সমস্যা তো সেখানে, সব শায়খ মাশায়েখ হয়ে বসে আছে। উনি মুসলমান হয়ে গেছিলেন নবম হিজরিতে, তবুকের যুদ্ধে যাচ্ছেন আল্লাহ রসুল, তখন তিনি তার মৃত্যু খবর পান আল্লাহর পক্ষ থেকে গায়েবই ভাবে। তখন তো মোবাইলের যুগ ছিল না, তিনি বলেন এই তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও, সাল্লু আলা আখিকুম মাত আগায়রি আরদিকুম, তোমাদের এক ভাই মৃত্যুবরণ করেছেন যে তোমাদের দেশে নয়, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, আমরা তার জানাজা পড়ব। এটাই ছিল প্রথম গায়েবানা জানাজা ইসলামের ইতিহাসে, এই নাজাসের মৃত্যুর উপলক্ষে। এই আয়াত হল সত্য, এর বাইরে আর কিছুই নাই। সংক্ষেপে ঘটনাটা বলে দিই, মরিয়াম জন্মের ইতিহাস এর আগে আপনারা সব জানেন, মরিয়াম থেকে ঈসার জন্মের ইতিহাসটা কেমন সেটা এখানে বলা হয়েছে। মরিয়াম থাকতেন মসজিদে, তাকে দেখাশোনা করতেন তার খালু বিখ্যাত নবী জাকারিয়া আলাইহিসসালাম, এটুকুই হল ইতিহাস। যখন মরিয়াম বয়স্ক হলেন, ইসরায়েলি রাওয়াজ অনুযায়ী 13 বছর বয়স হল, স্বাভাবিক হলেন, তখন একদিন হঠাৎ করে ফেরেশতা হাজির, মাকানান শারকিয়া, উনি পূর্ব দিকে ছিলেন, ঘরের পূর্ব থেকে পায়চারি করছিলেন, ঠিক সেই সময় এসে হাজির। তখন তিনি বলছেন কি ব্যাপার, পুরুষ মানুষ আমার সামনে, আমি তোমার থেকে আল্লাহর নিকট পানা চাচ্ছি, যদি তুমি মুত্তাকি হও, আল্লাহ ভীরু হও। তো উনি জবাব দিচ্ছেন, ইন্নামা আনা রাসূল রাব্বিকি লিআহাবালাকা গুলামান যাকিয়া, আমি কিন্তু মানুষ নই, আমি তোমার মহান প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত দূত মাত্র, এসেছি তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। তখন মরিয়াম বলছে কেমন করে হতে পারে, আমি তো কখনই কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আমি তো নিজে কোনো ব্যভিচারী নারী নই। তখন উনি জবাব দিচ্ছেন, এটা তো আল্লাহর বিধান, এটা তারই নির্দেশ, এটা হবেই, কারণ আমরা মাকযিয়া, আগে থেকেই তকদীর নির্ধারিত আছে বলেই তিনি মরিয়মকে একটা ফুঁক দিলেন। ফাহামালাতুহু ফানতাবাযাত বিহি মাকানান কাসিয়া, এতে তিনি গর্ভধারণ করলেন, তখন তিনি একটু দূরে চলে গেলেন। এই যে মাকানান শারকিয়া, পূর্ব দিকে তিনি গেছিলেন, এজন্য খ্রিস্টানরা পূর্ব দিককে কেবলা বলে, কারণ ওইদিকেই তাদের নবীর জন্ম হয়েছিল। আমরা পশ্চিম দিকে কেবলা করি, দিকটা বড় কথা নয়, কেবলা হলো আমাদের কাবা, বাংলাদেশ থেকে পশ্চিম দিকে হয় বলে আমরা কেবলা পশ্চিম দিকে করেছি, যারা ওই প্রান্তে আছে তাদের কেবলা কিন্তু আর পূর্ব দিকে, মূল হলো আমাদের কাবা, তাদের মূল হয়েছে বেতলহাম, বেতুল মুকদ্দাস, যেহেতু কোরআন এসছে মাকানান শারকিয়া, পূর্ব দিকে গেছিলেন, একজন খ্রিস্টানদের পূর্ব দিকটা হল পবিত্র দিন। আর দ্বিতীয় কারণ হচ্ছে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, আর পূর্ব গগনে উদিত সূর্যের যে ভিটামিন ডি আসে তা মানুষের দেহকে সঞ্জীবিত করে, অস্তায়মান সূর্যের চাইতে উদীয়মান সূর্যের গুরুত্ব বেশি, না মেলা কিছু যুক্তি বয়ান করে, মূল কথা হলো এটা। তখন ফাজাহাল মাখাদ ইলা জাজিয়া নাখলা, গর্ভধারণের কারণে তিনি বাধ্য হলেন দূরে সরে যেতে এবং একটা গাছ তলায় খেজুর গাছের নিচে, এবং তিনি লজ্জায় শরমে বলে ফেললেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবল হাযা ও কুনতু নাসিয়া মানসিয়া, হ্যাঁ যদি এর আগে আমি মারা যেতাম এবং আমি সব কিছু ভুলে যেতাম। তখন সান্ত্বনা দিয়ে আল্লাহ গায়েবে আওয়াজ দিলেন ফেরেশতার মাধ্যমে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া হুজ্জি আলাইকি বিজুজ্জি নখলা তুসাকিত আলাইকি রুতবান জানিয়া ফকুলি ওয়াশরবি ওয়াকরি আইনা, তুমি মোটেই দুঃখিত হয় না, কদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, তোমার পায়ের নিচে তোমার প্রভু তোমার জন্য ঝর্ণা ধারা প্রবাহিত করেছেন, তাকে দেখে পানি বেরিয়ে আসছে, শুকনা মরুভূমিতে পানি আসাটাকে বিরাট নিয়ামত মনে রাখবেন। শুধু তাই বললেন না, হুজি ইলাইকি বিজাজ্ইন নখলা, তার পাশে যে খেজুর গাছটা আছে ওর গোড়া ধরে নাড়া দাও, তো সাকিত আলাইকে লোতাবান জানিয়া, তোমার উপরে পাকা টষ্ট সে খেজুর অটোমেটিক পড়বে, তুমি খেলে গোড়া একটা ধাক্কা দাও, গাছের গোড়া একটা হাত দিলে হইল, কিছু বান্দার কিছু চেষ্টা করতে হবে, একবার বসে দোয়া করলে হবে না, এমন এটাই প্রমাণ হয়। ফকুলি ওয়াশরাবি, তুমি খেজুর খাও, ঝর্ণার পানি পান করো, অকাররি আয়না, এত চক্ষু শীতল করো, ফাইম্মা তারাইনা মিনাল বাশারে আহাদা, যখন কোনো মানুষকে তুমি দেখবে, ফকুলি ইন্নি নাজারতুল রহমানে সওমা, আমি আজকে আমার রহমান অর্থাৎ আল্লাহর জন্য সওম রেখেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। তারপর বাচ্চা হলো, বাচ্চা নিয়ে বের হলেন, পালন করবে কে, দুধ খেতে হবে, খাদ্য লাগবে, সবই তো লাগবে, আতাদবিহি কওমাহা তাহমিল, বাচ্চাকে কোলে করে নিয়ে তিনি তার কওমের কাছে আসলেন, কালু ইয়া মরিয়ম লাকাদ জিতে শাইয়ান ফারিয়া, মরিয়ম একি, তুমি যাতে বিস্ময়কর জিনিস সঙ্গে নিয়ে এসেছ, ইয়া উখতা হারুন মা কানাত মা কানা আবু কিমরা সাউইন ওমা কানাত উম্মুকে বাগিয়া, হে হারুনের বোন, তোর বাপ তো দুষ্ট মানুষ ছিল না, তোর মাও তো ব্যভিচারিণী ছিল না, তোমার গর্বে কখন সন্তান এলো, তোমার কোলে এই সন্তান কিভাবে এলো, ফাশারাত ইলাইহি, তখন মরিয়াম সন্তানের দিকে ইশারা করলেন, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, লোকেরা বলল কিভাবে কথা বলবো আমরা ওই বাচ্চার সঙ্গে যে এখন মায়ের কোলে আছে, কালা ইন্নি আব্দুল্লাহ, বাচ্চা হঠাৎ কথা বলে উঠল, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জালানি নবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দান করবেন এবং আমাকে নবী করবেন, ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু, আল্লাহ আমাকে পবিত্র করেছেন যেখানেই আমি বসবাস করি না কেন, ওয়া আওসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়্যা, এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সালাতের এবং যাকাতের যতদিন আমি বেঁচে থাকি, বর্রম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, এবং আমার মায়ের সেবা করার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন, যদি বাপ থাকত মা বাপ দুটোই বলা হইতো তাই না, কিন্তু ওয়ালিদাতি, আমার মায়ের সেবা করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, আমাকে আল্লাহ জব্বার অহংকারী শাকিয়্যা কৃতঘ্ন করে দুনিয়ায় পাঠাননি, আসসালাম আলাইয়া, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে, হয়েছে যখন থেকে আমি জন্মগ্রহণ করেছি, যখন আমি মৃত্যুবরণ করব, যখন আমি কিয়ামত দিন পুনরুত্থিত হব, ততদিন পর্যন্ত আমার উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে, আল্লাহ বললেন এই পর্যন্ত হল ঈসার কওল, এবার আল্লাহ বলছেন যালিকা ঈসা ইবনু মরিয়াম কওল আল হক আল্লাযি ফিহি ইয়ামতারুন, এটাই হল ঈসা যিনি ইবনু মরিয়াম মরিয়ামের সন্তান, সব বাপ ছেলে কিন্তু বাপের দিকে সম্বন্ধিত হয়, আর এখানে সেরেব মা, কোরআনে যত জায়গায় আপনি ঈসা পড়বেন সব জায়গায় ঈসা ইবনু মরিয়াম আছে, বাপের নাম নেই কোথাও, আল্লাহ বলছেন যালিকা ঈসা ইবনু মরিয়াম কওল আল হক আল্লাযি, এটাই হল হক, ফিহি ইয়ামতারুন, যে কথার মধ্যে তোমরা ঝগড়া করো খালি অপসে, যে ঈসা বিনা বাপে হয়েছে, ঈসা সম্পর্কে আজেবাজে কথা তোমরা বলো, যে বিষয়ে তোমরা নিজের মতভেদ করো, ঝগড়া করো, এ বিষয়ে হক কথা হলো এটাই যেটা আমরা উপরে বললাম, আল্লাহ নিজে বলছেন মা কান লিল্লাহি আন ইত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, আল্লাহর জন্য এটা আবদৌ সম্মানজনক নয় যে তিনি কোন সন্তান গ্রহণ করবেন, তিনি সুবহানাহু, তিনি পবিত্র, যাবতীয় শিরিক থেকে সন্তান গ্রহণ থেকে তিনি পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কারো থেকে জন্মিত নন, ইন্নামা ইযা আরাদা শাইয়্যান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কিছু করতে চান তখন তিনি বলেন হও, বাস হয়ে যায়। এই পর্যন্তই হল মানে ঈসার জন্ম ইতিহাস। ফাখতালাফাল আহজাব, এরপরে লোকেরা বহু দলে বিভক্ত হয়ে গেল। আল্লাহ বলে দিলেন বটে, কিন্তু মানুষ শোনে নাকি, নিজের মন গড়া দিন সে যুগেও চলেছে, এ যুগেও চলছে। কয় ভাগে ভাগ হল? কাতাদা বলছেন মানুষ চার ভাগে ভাগ হয়ে গেল, আমরা বলবো এখানে পাঁচ ভাগে ভাগ হয়ে গেল। প্রথম ভাগে হল ইয়াকুবিয়াহ, তারা বলল যে না, মুসা নাউজুবিল্লাহ, ঈসা ইবনে মারিয়াম আসলে ছিলেন স্বয়ং আল্লাহ, বলে নাউজুবিল্লাহ। হাবিতা ইলাল আরদে ফাহাইয়া মান আহাইয়া ওয়া আমাতা মান আমাতা, উনি নিজে পৃথিবীতে নেমে এসেছিলেন, যাকে খুশি তাকে জীবিত করেছেন, যাকে খুশি তাকে মেরে ফেলেছেন। আপনাদের সবাই জানেন ঈসা বিসমিল্লাহ বললে, কম বিসমিল্লাহ বললে মরা মর জিন্দা হয়ে উঠত, আছে না? অথচ ওটা স্বয়ং আল্লাহ নিচে নেমে এসেছেন পৃথিবীতে, এবং যখন তাকে খুশি জীবিত করেছেন, যখন তাকে পেয়েছেন মৃত্যু দান করেছেন, এটা আল্লাহরই ব্যাপার। অতএব ঈসা ছিলেন স্বয়ং আল্লাহ। এক দলটার নাম হচ্ছে ইয়াকুবিয়া, দুই নম্বর দল হল নস্তুরিয়া, এরা বলল হুয়া ইবনুল্লাহ, আল্লাহর বেটা, অর্থাৎ আল্লাহ দুজন, ইনি আর আল্লাহ হলেন এদের কাছে, ইনি হচ্ছেন আল্লাহর বেটা। তিন নম্বর হল ইসরায়েলিয়া মিন মুলুকের নাসারা, অর্থাৎ ফিলিস্তিনে যারা ইসরায়েল, এই কি বলে ওটাকে, নাসারা খ্রিস্টান, তারা বলল আসলে উনি তো আল্লাহর বেটা, ওনার মাও হল আল্লাহর স্ত্রী, অর্থাৎ তিনজন, তিনজনের একজন, আল্লাহ মরিয়াম ঈসা, এই তিনজনে মিলে এরা সবাই হল এলাহ, তিনজনের একজন। কোরআনও আছে সালাতা সালাতাতিন। আর এক দল বলল যে না, উনি হলেন আবদুল্লাহ কালেমাতহু আলকাহা ইলা মারিয়ামুল বতুল আর সুলহ, ইনি আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে যে ফুঁক তার মাকে দেওয়া হয়েছিল তার মাধ্যমে তিনি গর্ভধারণ করেছিলেন, তিনি আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা, এরা হল মুসলিম। এই চারটি দলের পরবর্তী আরেকটি দল আছে, তার হল ইহুদি, তারা বলল ঈসা ওয়ালাদু জানিয়া, ঈসা হল একজন ব্যভিচারিণী মায়ের সন্তান, আউযুবিল্লাহ। এই পাঁচটা দলে বিভক্ত হয়ে গেল খ্রিস্টানরা। আর পরবর্তীকালে আমাদের রসুলের আগমনের পরে আমরা যারা মুসলিম, আমরা সবাই একথা বিশ্বাস করি, কোরআনে যা আছে হাদিসে যা আছে তাই, যে তিনি নিঃসন্দেহে আল্লাহর বান্দা ছিলেন এবং তার রসুল ছিলেন, তবে তার জন্ম বিনা বাপে হয়েছে, যেমন আল্লাহ পাক ইচ্ছা করলে করতে পারেন। তিনি আদমকে সৃষ্টি করেছেন বাপ মা ছাড়াই, যে আল্লাহ আদমকে বাপ মা ছাড়াই সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ কি ঈসাকে বাপ ছাড়া সৃষ্টি করতে পারেন না? অতএব কোরআন হাদিসের বিধান, ওহির আলোকে যা আমরা পেয়েছি, এর উপরে আমরা স্থির বিশ্বাস রাখব, এর বাইরে আমরা যেতে পারি না। আজকের খ্রিস্টান বিশ্ব অসংখ্য ভাগে বিভক্ত, কাতাদার সময় অর্থাৎ দেড় হাজার বছর আগে তিনি যে চারটে দল বলেছেন, এখন তাতে আরো আরো বেশি, প্রোটেস্ট্যান্ট একদল আছে, ক্যাথলিক একদল আছে, নতুন নতুন জন্ম হচ্ছে, যত দিন যাচ্ছে ততই বাড়তেছে। আমাদের রসুল মুসলমান সন্ধ্যার বলছেন বাহাত্তর ফেরকা, তাই না? গুনলে তো কত বাহাত্তর হবে ঠিক আছে নাকি, তোর আর সেই দিয়ে বাহাত্তর ফেরকা হয়ে যাবে, অত ওই হিসাবে আর পাওয়া যাবে না। কাতাদার কথা আমি বলছি বটে, কিন্তু উনি তো আজকের মানুষ না। এবার আসুন ইতিহাস খোঁজ নেই, ক্রিসমাস ডে, এর কি আমরা বাংলা বলি বড়দিন, এ কবে থেকে এলো? ঈসা তো জন্ম নিয়ে যা হলো হলো, এখানে কোরআন পাওয়া গেল, ক্রিসমাস ডে তো কোরআনে নাই, হাদিসও নাই, এ কোথেকে ঢুকলো? এ বিষয়ে তাদেরই রিসার্চ করা, যে তথ্যাবলী আমাদের সামনে এসেছে সেটা আপনাদের শুনিয়ে দিই, যে বড়দিন যেটা পালন হয় এটা যিশু বা তার সাগ্রেবরা কেউ কখনো পালন করেনি। এবার আলহামদুলিল্লাহ বলতে হবে না, আমাদের যে মিলাদ নবী হয় আল্লাহ রসুল বা তার সাহাবীরা কেউ কখন পালন করেনি, মিলে যাচ্ছে না? খ্রিস্টানরা স্বীকার করলে আমাদের কিছু বলার আছে? তারাই বলছে যে যিশু বা তার শিষ্যরা কখনোই বড়দিন পালন করেন নাই। দ্বিতীয় শতাব্দীর দিকে জনৈক ধর্মগুরু ইরনাউস ও তার্তুলিয়ান এরাই প্রথম 221 খ্রিস্টাব্দে এটা শুরু করেন। কত হলো তাহলে? ঈসার মৃত্যু হয়েছে 32 বা 33 বছর বয়সে, উনি মাত্র 3 বছর দাওয়াত দিয়েছিলেন, রেখে গেলেন মাত্র 12 জন সাগরের, তার মধ্যে একজন মোনাফেক, তাদেরকে সেন্ট বলা হয়। সেন্ট মানে সাধু, সেন্ট লুক, সেন্ট মতি, নামগুলি শুনলেন না? এরা এক একটা সাধু, এদের নামে সব নিজেরা এক একটা ইঞ্জিল বানিয়েছে, বানিয়ে দেশে চালু করে দিয়েছে, এর কোন ভিত্তি নাই। তো সেখানে সুলেমান মনসুরপুরি হিসাব করে বলেছেন যে ওই 12 জন থেকে তাদের সাগরে ট্যাগের সব মিলে কেউ কেউ বলেছেন সর্বমোট 124 জন উম্মত রেখে উনি চলে গেলেন, তো তার মধ্যে মোনাফেক সংখ্যাই বেশি। মেলা কিছু নিয়ে আলোচনা আছে আমাদের সিরাজুল ইসলাম, আমরা দিয়েছি এগুলো পড়ে দেখবেন। তো এই মানুষটার জিন্দগিতে যে 12 জন সেন্ট সাধু এরা কখনো কিন্তু বড়দিন পালন করে। তো সেখান থেকে 221 বছর পরে গিয়ে এটা চালু হলো, আর আমাদের মিলাদ চালু হলো 605 বা 625 হিজরিতেই, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যু 600 বছর পরে। তো আমরা খ্রিস্টানদের সাথে খুব একটা উন্নত নেই, ওরা 200 বছর পরে করেছে, আমরা 600 বছর করেছি পরে করেছি, পার্থক্য এতটুকুই। এরপরে পরে পণ্ডিত আরো কিছু আসলো, তারা দেখলো যে শীতকালে নিয়ে আসা লাগবে, শীতকালে অনুষ্ঠান ভালো হয়, তো গরমকালে গা ঘামে বেশি সমস্যা। ওরা একটা যুক্তি বের করল, 25 মার্চে গর্ভধারণ হয়েছিল আর 9 মাস গর্ভ রাখার পরে 25 ডিসেম্বরে জন্ম হয়েছিল, সেটা একটা উদ্ভট কল্পনা। অথচ কোরআনের আলোচনা কিছুই বোঝা যায় না, যে সম্পূর্ণ অলৌকিক ব্যাপার এটা। আমরা যেটা কল্পনা করছি যেমন 9 মাস গর্ভ ধারণ করতে হবে, তারপরে 40 দিন নিফাস হবে, কত কি যেটা সাধারণ মানুষের হয়, এইগুলো তো ওইখানে তুলনা করা যাবে না, এই বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। সে অলৌকিক বিষয়গুলো যদি আমরা লৌকিক বিষয়ের সঙ্গে তুলনা করি ভুল হবে। এই পণ্ডিতরা ধরে নিল 9 মাস গর্ভে ছিলেন, অর্থাৎ ডিসেম্বরে নিয়ে আসা গেল, 25 মার্চ থেকে 25 ডিসেম্বরে 9 মাস হয়ে গেল। যেহেতু ধর্মগুরুরা বলে সাধারণ মানুষ কি করবে, ও তো মেনে নিচ্ছে সব, এখন তো উৎসব দরকার, খালি এত দিন একটা বানিয়ে দিলে তো শুধু হবে না। জার্মানিতে সেই সময় স্টারলানিয়া উৎসব হইত খুব বড় সড়ক রোমে, 336 খ্রিস্টাব্দে রোমের এই স্টারলানিয়া উৎসবে ওনারা শুরু করে দিলেন এই ক্রিসমাস ডে অনুষ্ঠান। আজকে হিন্দুদের দেখে যাওয়া বড় বড় পূজার উৎসবকে কেন্দ্র করে মুসলমানদের দেশে বড় বড় মেলা হয় আজকাল, মেলা কেন হয় কিন্তু কেউ জানে না, উৎসব খুঁজলে দেখা যাবে ওখানে হিন্দুদের বড় একটা পূজা ছিল। এখন হিন্দু কমে গেছে, আসলে নেই বললেও চলে, কিন্তু মেলা রয়ে গেছে। ওরকম ভাবে অস্ট্রেলিয়ান উৎসব উপলক্ষে ক্রিসমাস ডে চালু করে দিলেন 336 খ্রিস্টাব্দে, যেটা 221 খ্রিস্টাব্দে দুজন ধর্মগুরু শুরু করেছিলেন, 336 খ্রিস্টাব্দে এসে রোমে একটা তাদের উৎসবের ওসিলায় এটা বড় পর্যায়ে চলে আসল। এরপরে এই উৎসবটা অন্যত্র ছড়িয়ে গেল। 354 খ্রিস্টাব্দে রোমান ক্যালেন্ডারে 25 ডিসেম্বরের সন্ধান প্রথম পাওয়া গেল, এর আগে 25 ডিসেম্বর কেউ জানত না। এরপরে 440 খ্রিস্টাব্দে পোপ এটাকে স্বীকৃতি দিলেন, পোপ হলেন খ্রিস্টানদের বিশ্ব ধর্মগুরু সবার উপরে, উনি স্বীকৃতি না দিলে কোনো অনুষ্ঠান গ্রহণীয় হয় না। তো 336 খ্রিস্টাব্দে চালু হয়েছিল, ওটা 440 খ্রিস্টাব্দে এসে, ওটা প্রায় 104 বছর পরে এসে পোপ কর্তৃক স্বীকৃতি লাভ করল মিশরে। এবার আসেন ভারতবর্ষে, ভারতবর্ষে কবে চালু হলো? কলকাতা নগরী যিনি গোড়াপত্তন করেন, খ্রিস্টান বড় নেতা জব চার্নক, তিনি 1668 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম এটা নিজে নিজে চালু করেন। খুব বেশি দিন কিন্তু না, এই তার থেকেই এদেশে বড়দিন উৎসব পালন শুরু হল। অধিকাংশই 25 ডিসেম্বরে এটা করেন, কিন্তু আসলে সমস্ত খ্রিস্টান বিশ্ব এদিন করে না। রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, মিশর, আর্মেনিয়া, সার্বিয়া এসব দেশে বড়দিন পালিত হয় 7ই জানুয়ারিতে, আর এশিয়া মাইনরের দেশগুলিতে বড়দিন পালিত হয় 6ই জানুয়ারিতে। এই যে কারবারটা, তাদেরই লিখিত আনুপূর্বিক ইতিহাস পর্যালোচনা দেখা যায় যে সম্পূর্ণ একটা ভুয়া জিনিস ছিলই না, পরে আস্তে আস্তে হয়ে গেছে। এবার আসেন আপনারা শান্তি কি সান্তাক্লজ, হ্যাঁ একটা বুড়া, এই বুড়াকে দেশে উপহার দেয়, এর ভিত্তি কোথায়, এ করতে আসলো, একটা গল্পের ভিত্তিতে এগুলো চালু হয়েছে। গল্পটা এই, দূর অতীতে এক গরিব কাঠুরের বাড়িতে শীতের এক রাতে ছোট্ট একটা শিশু এসে আশ্রয় নিল। সন্তানহীন এই পরিবার ছোট্ট বাচ্চাটাকে খুবই আদর যত্ন করে রাতে রাখল। সকালবেলা শিশুটি তাদের একটা ছোট গাছের ডাল দিয়ে বলল, গাছটা পুঁতি রাখো, তোমাদের কাজে লাগবে। 25শে ডিসেম্বরে দেখা গেল হঠাৎ করে সেই পোতা ডালটা সোনালি রঙের আপেলে ভরে গেছে। ফলে ওই বাড়িওয়ালা কাঠুরিয়া ওই ছেলেটাকে দেবদূত ধারণা করল, এটাই সেই যিশু হবে। যিশু যখন এই ডাল দিয়ে গেছে এবং এখানে যখন সোনালি আপেলে ভরে গেছে, আমরা এখন প্রতি 25শে ডিসেম্বরে ওরকম একটা কিছু করব। ওই ডালটা হয়ে গেল পরে গাছ, আর ওই আপেলগুলো হয়ে গেল আমাদের ছোট ছোট খ্রিস্টান বাচ্চাদের ওই উপহার আর উপঢৌকনের ডালি, এইটা শুরু হয়ে গেল। 1500 শতকে লন্ডনে এটা প্রথম চালু হয়। 1841 সালে রানী ভিক্টোরিয়ার স্বামী আলবার্ট প্রথম পারিবারিকভাবে এটা চালু করলেন। 1841 সালে পারিবারিকভাবে চালু করলেন, উনি রাষ্ট্রীয়ভাবে চালু করেননি। কিন্তু ইংল্যান্ডে গণতন্ত্র লালনভূমি হলেও তাদেরকে রাজতন্ত্র এত শ্রদ্ধার বস্তু যে এখনো পর্যন্ত কোটি কোটি ডলার ব্যয় করে রাজতন্ত্রকে পুষতেছে। যেহেতু রানীর স্বামী এটা করেছেন পারিবারিকভাবে, আমাদের আপত্তি কোথায়? এই শুরু হয়ে গেল এই সান্তাক্লজের বুড়াকে সাজিয়ে রাখা, আর এই দিন তারা সব মিলে এই কাজই করবে। তাহলে এখন রেজাল্ট কি দাঁড়াচ্ছে? 0+0+0, তাই হচ্ছে না? এবার আসেন মুসলমানদের চলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কবে হয়েছে এটারও ইতিহাস সঠিকভাবে কেউ বলতে পারেন না। কেন বলতে পারছি না? আল্লাহ রসুল নিজে জানিয়ে যান নাই, আল্লাহও জানান নাই। কেন জান নাই? আল্লাহ এবং তার রসুল আমাদের চাইতে অনেক অনেক গুণ দূরদর্শিতা রাখেন। তারা জানেন যদি তারিখ আমি জানিয়েই দেই, মুসলমান আল্লাহর বিধান পালন করা বাদ দিয়ে দিবস নিয়ে পাগল হয়ে যাবে, এই জন্য এটা গোপন রাখা হয়েছে। ঠিক যেমন মেয়েরাজের তারিখ গোপন রাখা হয়েছে, লায়লাতুল কদরের তারিখ গোপন রাখা হয়েছে, অমনি করে আল্লাহ রাসূলের জন্ম মৃত্যু তারিখ গোপন রাখা হয়েছে। খালি বলা হয়েছে সোমবারে মারা গেছে, সোমবারে জন্ম হয়েছে, বাস খালাস। এ বিষয়ে সিরাতুল রাসূল দ্বিতীয় সংস্করণে আমরা বিস্তারিত আলোচনা করেছি, যা এদেশের এমনকি বহু দেশের পুরো ধারণাই পাল্টে দেবে। ইনশাআল্লাহ যারা পড়াশোনা করেছেন ইতিমধ্যে পড়ে ফেলেছেন, জেনে দেখবেন। রেজাল্ট হচ্ছে এই যে তার জন্ম 9ই রবিউল আউয়াল সোমবার, মৃত্যু 1লা রবিউল আউয়াল সোমবার। এটাই হচ্ছে সর্বশেষ রিসার্চ। সবকিছু ওখানে আমরা আলোচনা করে দিয়েছি কিভাবে 12ই রবিউল শব্দটা এলো, ইবনে হাজার আসকালানি তার ফতুল বাড়ির মধ্যে বলছেন, ভুল ক্রমে ইসনা রবিউল আওয়ালের জায়গায় ইসনা আশারা রবিউল আওয়াল হয়ে গেছে। এই ভুলটাই চলছে 1400 বছর ধরে, ভুলের পরে ভুলই চলছে। ওটা সংশোধন করাটাও আরেক ভুল এখন, কিন্তু হকাতত বলতে হবে। আমরা সাহস করে লিখেছি, দুদিন পরে এর ভিত্তিতে মিলাদের যখন ক্ষমতা আছে আবার তো জেলখানা লাগবে, তো ওরা তো বারো বানাবেই। মুশকিল হচ্ছে এই, সত্য কথা মানুষ শোনে কিন্তু মানে না, সামেয় না ও আসায় না। ইহুদি সভা আমরা শুনলাম বটে কিন্তু অবদ্ধতা করলাম, আর মুসলমানদের বলবে কি সামেয় না ও আতা না, শুনলাম এবং মেনে নিলাম। এই আতা না বলার লোক কয়টা আছে? আসায় না বলার লোক সে বেশি, ইহুদিদের সভা আমাদের মধ্যে ঢুকে গেছে। এখানে বড়দিনওয়ালাদের সাথে আমাদের একটা মিল আছে এই যে, বড়দিন পালন যেমন তাদের লোকেরা করেন, অর্থাৎ যিশু করেননি তাদের ভাষায় বলছি, তার সাথীরাও করেননি, এটা তারা স্বীকার করছেন। 200 বছর পরে যে প্রথম দুই ধর্মনেতা চালু করলেন, তারও অনেক পরে যে 440 খ্রিস্টাব্দে গিয়ে পোপ এটা অনুমোদন করলেন। আর আমাদের এখানে আরো পরে, আপনারা সবাই কুরুষের যুদ্ধের খবর রাখেন, 200 বছর ধরে যুদ্ধ চলেছে। সেই যুদ্ধের এক পর্যায়ে 1187 খ্রিস্টাব্দে বা বাংলা আজ হিজড়ি হিসাবে 625 মতান্তরে 625 হিজড়িতে ইরাকের এরবাল নগরের গভর্নর আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরি উনি দেখলেন যে খ্রিস্টানরা তাদের বড়দিন উপলক্ষে যুদ্ধ বন্ধ রাখে, তা আমাদের তো একজন নবী আছে, আমরা আমাদের নবীর জন্মদিন উপলক্ষে যুদ্ধ বন্ধ রাখবো? মাথাটা বুদ্ধি খেলে গেল। আর রাজামশাইরা বা মন্ত্রীরা প্রধানমন্ত্রী যা বলে তাদের সঙ্গে আমিন বলে লোকের আলেমদের অভাব নাই, এ যুগও নাই সে যুগও ছিল না। বিখ্যাত একজন আলেম আবুল খাত্তাব দাহিয়া উনি প্রস্তুত হয়ে গেলেন, 1000 স্বর্ণমুদ্রা পেয়ে গেলেন, একটা বই লিখলেন আস-সিরাজুল মুনির, এই বইটা উপহার দিলেন রাজামশাই খুশি, একবারে গভর্নর খুশি হয়ে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দিল। শুরু হয়ে গেল ঢোল তবলা বাজানো, 20 দিন ধরে খানকায় গরু খাসি জবে করে খাওয়া দাওয়া গান বাজনা হয়েছে, সব শুরু হয়ে গেল। ফলে আলেম ওলামাদের আসলে মোত্তাকি ফরজগার লোকেরা শহর ছেড়ে চলে গেল, যে এই শহরে অতি সত্তা আল্লাহর গজব নেমে আসবে, আমরা এই শহরে থাকবো না, রাজাকে তো ঠেকানো যাবে না, ওদের গায়ে বল আছে, শক্তি আছে, অস্ত্র শক্তি জনশক্তি সবই তার আছে, তাকে কে ঠেকাবে? এরপরে উনি মরা গেলেন, পরবর্তী উত্তরসূরি খুব একটা জোরে সোরে করেনি, কখনো চলেছে কখনো চলেনি, এইভাবে ধীরে ধীরে মিলাদটা সারা দুনিয়া ছড়িয়ে গেল। এর অস্তিত্ব নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার খলিফা তার জামাই শ্বশুর তারাও করেননি, ইসলামের ইতিহাসের কোনো খবরই নাই, কিন্তু চলছে। এর সঙ্গে এখন যোগ হয়েছে জশন জলুসে, কি বলে জশন জুলুসে ঈদ মিলাদুন, এর নাম হচ্ছে আবার ঈদ। আজীব কারবার, ঈদ তো দুটা, ঈদ উল ফিতর ঈদ উল আজহা, বেদাতরা এর নাম দিয়েছে ঈদ মিলাদুন। এরপর আমি গত বছরে খোদ্দায় বলেছিলাম, একজন মুফতি সাহেব বই লিখে আমার কাছে পাঠাইছে, জানেন মিলাদ প্রসঙ্গ বই আমি লিখছি, তো খুব উপকার হয়েছে, বহু মানুষ ফিরে গেছে, তাদের ব্যবসার সমস্যা হয়ে যাচ্ছে, বইটা আমার কাছে পাঠাইছে বাই পোস্ট, তাতে কোরআনের থেকে 8টা দলিল দিয়েছে মিলাদুন্নবীর পক্ষে। নাওজুরি বললেন তো কেউ কোরআন হবে এগুলা? তার জন্মই হলো বাপের জন্মের আগে কি ছেলে জন্ম হয় নাকি? আরো এরকম 8-10টা হাদিস দিয়েছে, দিয়ে দেখিয়েছে যে আপনি কিছুই খবর রাখেন না, খালি বড় পণ্ডিত হয়েছেন, আমরা এসে বেশি খবর রাখি দিল, এসব বই চলছে বাজারে। তারপরে বইয়াতে পেলাম যুগে যুগে শয়তানের হামলা, বইটা আমাকে এক ভাই উপহার দিলেন, দেখলাম সে শয়তানটা আমি, বুঝলাম ভালোই তো হলো, ভালোই লক্ষ্যটা পেয়ে গেলাম। এইসব চলছে দেশে, বেদাতের বিরুদ্ধে কথা বললে গালিগালাজ খেতে হবে, ভাগ্য ভালো যে এখন পর্যন্ত এরা ক্ষমতায় যায়নি। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছেন ওনারা দল বেঁধে, সেখানে যে খুব মেজাজ দেখিয়েছেন, পৃষ্টি বন্ধ করতে হবে, আহলে লাফালাই বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি, আমরা কিচ্ছু বলি নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ধন্যবাদ দিতে হয়, উনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন গত পরশুদিন, সেখানে তিনি বলে দিয়েছেন এই যত সন্ত্রাস হচ্ছে আইএস এর নামে, জেএমবির নামে, এই সবগুলো ইহুদি চক্রান্ত, এদেশের ধর্মপ্রাণ মানুষ কখনোই এগুলো করতে পারে না। কথা সুন্দর বলেছে না, এদেশের মানুষ কখনোই মানুষটা জবাই করে দিন কায়েম করতে পারে না, এটা সম্পূর্ণ ইহুদি চক্রান্ত। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি এই হক কথা বলার জন্য। এই হক কথা যেন তিনি এবং তার প্রধানমন্ত্রী আবারও বারবার বলেন, যেন তার ইসলামের পক্ষে সমর্থন দেন। তো এদেশে ইসলামী জনগণ সবসময় সরকারকে দোয়া করবে, তাদেরকে যেন আল্লাহ হিদায়াতের পথে রাখে। কিন্তু বিদেশি ষড়যন্ত্রের বলি হয়ে যেন তারা দেশটাকে ধ্বংস না করে দেন। আমার পরিষ্কার ভাই বলছি, বাংলাদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম, তথাকথিত ধর্মনিরপেক্ষতা কখনো এদেশের চেতনা নয়। ভারতের ধর্মনিরপেক্ষতার চেতনা আমরা দেখতে পেয়েছি, গরু খাওয়ার মিথ্যা একটা গুজবে একটা 50 বছরের জীবন্ত মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে যারা, যে ধর্মনিরপেক্ষতাবাদ। বাংলাদেশের ইতিহাসে কোনো প্রমাণ নেই, শুধুমাত্র ধর্মের কারণে হিন্দুরা এদেশের মুসলমানের কাছে পিটিয়ে হত্যার সম্মুখীন হয়েছে, নাই। ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে, ধর্মীয় সহনশীলতা, পরম সহিষ্ণুতা, গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা আমাদেরকে এটা শিখায় নাই। গণতন্ত্র শিখিয়েছে বিরোধী দলকে মারো, কাটো, গুম করো, অপহরণ করো, শেষ করে দাও, যেন প্রার্থীকে হতে না পারে, প্রতিদিন পেপার আসছে না। আর ধর্মনিরপেক্ষতা আমাদের শিখিয়েছে, তুমি সব ধর্ম বাতিল, এই সমস্ত হিংসাত্মক মানুষের মনগড়া মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আসবে না, বাংলাদেশও শান্তি আসবে না। 70 কোটি মানুষের এই দেশ ইসলামের জন্যই বেঁচে আছে, কোন সরকার প্রধানের দয়ায় এদেশ আসেনি, আল্লাহ পাকের বিশেষ রহমতে এদেশ সৃষ্টি হয়েছে। এদেশের ইমানদারদের বাঁচানোর একটাই রাস্তা হল ইসলাম। ধর্মনিরপেক্ষ লোকেরা এখান থেকে পালিয়ে ধর্মনিরপেক্ষ ভারতে আশ্রয় পাবে, কিন্তু ইসলামপন্থীরা এখান থেকে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রকে আশ্রয় পাবে? এদের আশ্রয় হয় যমুনা না পদ্মা, পানিতে ডুবি মরতে হবে, তথাপি এরা কখনোই ওইসব রাষ্ট্রে আশ্রয় পাবে না। এখনই সীমান্তে প্রতিদিন মানুষ খুন করতেছে। অত এইসব কথা বলবেন না যে ইসলাম জঙ্গি ধর্ম, এই ভাষাটা হলো বিদেশে চালান করা। আমেরিকাই প্রথম তালেবান সৃষ্টি করেছে আর আমেরিকাই তালেবানকে হত্যা করেছে, আমেরিকায় আইএস সৃষ্টি করেছে, আমেরিকাই আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করছে, বোমা পড়ছে সিরিয়াতে, ইরাকে, দূর 1500 মাইল দূর থেকে বোমা যখন পড়ে সেখানে কি দেখা হয় কে আইএস, কে দোষী, কে নির্দোষ? বোমা তো বোমাই, অধিকাংশ নির্দোষ নিরপরাধ নারী শিশু সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে। এটাই যদি চরিত্র হয় নেতাদের, ধিক ওইসব নেতাদের, তাদের পিছনে যেন আমাদের সরকার না যান, আমরা সরকার সে বিষয়ে সাবধান করছি। ইতিমধ্যে আমেরিকা এবং ভারতের রাষ্ট্রদূত এসে আমাদের সরকারের পরামর্শ দিচ্ছেন, দেশ আইএসে ভরে গেছে, দেশ জিএমবিতে ভরে গেল, আমরা আপনাদের সাহায্য করব, আমাদের আহ্বান করুন, এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে, দেশকে কি করে জঙ্গিমুক্ত করতে আমরা সেটা দেখিয়ে দেব। ধন্যবাদ আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে, তারা ওই ধোকায় পড়েন নাই, তারা পরিষ্কার বলে দিয়েছেন তোমরা ঢুকতে পারলেই তোমাদের সব শেষ করে দেবা, অত আইএস থাকে যায় থেকে আমরা দেবো, তোমার দেখার দরকার নেই। কথা ঠিক বলেনি? তোমরা ঢুকলে আবার একটা আফগানিস্তান বানাবা, আর একটা সিরিয়া বানাবা, আর একটা ইরাক বানাবা, ওই ধোকার মধ্যে আমরা নাই। আল্লাহ পাক যে আমাদের সরকারের সুমতি দিয়েছে এজন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি ও সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুমতির জন্য শেষ পর্যন্ত টিকে থাকি আমরা আল্লাহ কাছে সেই দোয়া করছি। বাংলার জমিনে কোথাও হিংসুক প্রতিহিংসাপরায়ণ মানুষের ওই ধরনের অবস্থা নাই, যারা মানুষ জবাই করে হাসতে পারে আর কলিজা বেরি করে চিবে ইন্টারনেটে ছেড়ে দেয়, ওই ধরনের টুপি দাঁড়ালে বাংলার জমিনে নাই। এদেরকে টুপি পরিয়েছে ইহুদিরা, এদের মুখে দাঁড়িয়ে রেখেছে ইহুদিরা। আর এর সঙ্গে আমি যোগ করে দিই আপনাদের সামনে, যত সন্ত্রাসী ধরা পড়ছে বাংলাদেশে এখন টুপি দাঁড়িয়ালা অধিকাংশই নাকি রফলে দান করে, বুঝতেছেন তো? তারা সালাত আদায় করে আবার আমিনও বলে, আহলেদিস আন্দোলন বাংলাদেশে আমির হিসেবে আমি দার্থিন ভাই বলে দিচ্ছি, ওরা আদৌ আহলেদিস নয়, ওরা রফদান করে ইহুদিদের নির্দেশে, ওরা রফদান করে বিদেশি সাম্রাজ্যবাদী প্রভুদের ইঙ্গিতে, তাদের টাকা খেয়ে ওরা রফদান করে, কারণ এদেশের রফদানরাই হল হক কথা বলার একমাত্র মুখপাত্র। বাংলাদেশ জমিনে যত দল আছে অধিকাংশই শিরক বিদাতের অনুসারী। আমি আর পরিষ্কারকে বলে দিই, আমেরিকার গবেষণা সংস্থা র্যান্ডম র্যান্ড, র্যান্ডের গবেষণা প্রকল্পে তার $200 কোটি ব্যয় করে তার গবেষণা করেছে। সেখানেই তারা বলে দিয়েছে চার ধরনের মুসলমান আছে পৃথিবীতে এবং অধিকাংশ দেশেই, বাংলাদেশ তো সেকেন্ড মুসলিম কান্ট্রি, আপনারা সবাই জানেন এটা। এক, সেকুলার মুসলমান। দুই, মডারেট মুসলমান। তিন, সুফি মুসলমান। চার, সালাফি মুসলমান। শেষে তারা বলে দিচ্ছে দিস থ্রি আর টু নিয়ার আর টু দ্য ওয়েস্ট। প্রথম তিনটা সেকুলার, মডারেট আর কি সুফি, এই তিন দল পাশ্চাত্যের টু নিয়ার আর মানে কি অধিকতর নিকটবর্তী, এক্সেপ্ট সালাফিজ, শুধু সালাফি ব্যতীত এরা কখনোই পাশ্চাত্যের আনুগত্য করে না। বলুন সে সালাফি বাংলাদেশে কারা? তারা কি আহলে নয়? এবং সকল আহলে নয়, আহলে বাংলাদেশের আহলে যুব সঙ্গে ছেড়ে গেল সেই সালাফি, ওই সমস্ত সেকুলাররা সালাফি নয়। এরপরও যত সুফি আছে অধিকাংশই বেদাতি বা মোশরেক, কবর পূজারী, কবর ব্যবসা করে খায়, মিলাদ পড়ে পয়সা কামাই করে বেড়ায়। অত আমেরিকা যে গবেষণা করেছে তাদের ধন্যবাদ জানিয়ে তারা এটা প্রকাশ করে দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে, আমরা পেয়ে গেছি। যদি কেউ সত্যিকার অর্থে আহলে হাদিস হয় সে কোশ্চিন কালেও জঙ্গি হতে পারে না। সত্যিকারের আহলে হাদিস কোশ্চিন কালে মানুষের গলা কাটিয়ে মানুষকে হেদায়ত করার চিন্তাও করতে পারে না। আহলে হাদিসকে বদনাম করার জন্যই কিছু বদমাস বিদেশি এজেন্ট তারাই রফাদান করে আমাদের বদনাম করছে। আমরা দার্শনিক ভাবে জানিয়ে দিচ্ছি সরকারকে, প্রকৃত আহলে হাদিস কোশ্চিন কালেও জঙ্গি নয়, জঙ্গি নয়, জঙ্গির ধারে কাছে তারা নাই। আপনারা যাচাই বাছাই না করে আমাদের ছেলেদেরকে হেনস্থা করবেন না। এরপরে যদি সন্দেহ থাকে ডাইরেক্ট আমাকে ফোন করবেন, আমার এই কর্ম পরিষদ আছে তাদেরকে ফোন করবেন, প্রয়োজন আমাদের কাছে আসবেন। এর সঙ্গে বলে দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি প্রফেসর সে 110টা জঙ্গি দলের তালিকা আগে দিয়েছিল, এখন আবার 132টা জঙ্গি দলের তালিকা দিয়েছে। তার একবার 2, 3, 4, 5 হলে আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, বাংলাদেশ আহলে যুব সংঘ, তৌহিদ ট্রাস্ট, এই চারটা নাকি সেরা জঙ্গি দল। রে বদমাস বরকাত, আয় আমার সামনে, তোর কথা সাহসে কুলে আয়, তুই তো প্রফেসর, আমিও প্রফেসর, আয় আমার সামনে, ক্ষমতা থাকলে আমার সামনে কথা বল। তুই জীবনে করে আমাদের ধারে কাছে আসিস নাই, তুই বলিস আমার জঙ্গি দল, তুই নিজে জঙ্গিদের এজেন্ট, তুই বুঝিস টাকাকে খুদকুড়াকে বুদ্ধি বিক্রি করে খাস। সাবধান হয়ে কথা বলে আহলে সম্পর্কে, আহলে হাদিস কোশ্চিন কালো জঙ্গি নয়, তুমি জঙ্গি, তোমাকে পিটাইলে তোমার কাছে বেরিয়ে আসবে, রিমান্ডে ওকে নাও, এই সরকার নিয়ে ধরো ওকে, সে কোথায় বের করলে এরা জঙ্গি দল? রিমান্ডে নেবা ডক্টর গালেবকে, রিমান্ডে ডক্টর বারকাতকে নেবা না? ও কিছু সাধু হলো? আর এইগুলো বিভিন্ন পত্রিকা পত্রিকাওয়ালারা বলেছি, এই পত্রিকাওয়ালারা তোমরা সাবধান হয়ে লেখো, তোমরা আমাদের ভাই, আমাদের পত্রিকা আছে, আসো আমাদের কাছে, শোনো, জিজ্ঞেস করো, তারপরে তোমরা লেখো। একজন বললো আর তুমি শুরু করে দিলে, কিসের পত্রিকা এগুলা? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের সত্যিকার সালাফিদের প্রতিনিধিত্ব করে, এই বিষয়ে বলার হক আমাদের, অন্যদের নয়। অন্যান্য আহলে হাদিসরা বিভিন্ন কারণে বিভিন্ন দল করে, কিন্তু আমরা সম্পূর্ণ নিরপেক্ষ থাকি, সেকুলারের সঙ্গে মিল নাই, বেদাতীদের সঙ্গে আপোষ নাই, বাংলাদেশ প্রচলিত যতগুলো আহলে ইসলামী দল আছে কোনো দলের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। আমরা সেরেফ এবং সেরেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসারী, সেখানে যা আছে তাই মানে, যা নাই তা ছাড়ি। এজন্য বিগত চার দিনের জোট সরকার ইসলামপন্থী হওয়া সত্ত্বেও আমাদেরকে বরদাস্ত করতে পারে নাই, তারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে ব্যাংক ডাকাত বানিয়ে, বোমাবাজ বানিয়ে, হত্যাকারী বানিয়ে, আমাদের মতো মানুষকে 22 হাত দড়ি বেঁধে গরুর মতো করে রাস্তায় দেখে টিভিতে দেখিয়েছে আমাদেরকে। কিসের ইসলামপন্থী তোমরা? ইসলামের কুলঙ্গার তোমরা? সাবধান, যদি আমাদেরকে তোমরা জেল খাটাতে পারো, তোমাদের জেল খাটতে হবে না? তোমার ফেরেশতা নাকি? আমি আমাদের সরকারকে বলছি, দয়া করে নিরপেক্ষ থাকুন, আহলে হাদিস সম্পর্কে কোন সিদ্ধান্ত নিতে গেলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন, কোন পত্রিকাওয়ালা বা কোন গোয়েন্দা এজেন্টের কথা শুনে বিশ্বাস করবেন না। গোয়েন্দাদের মধ্যেও অনেক শয়তান আছে, গোয়েন্দারা ফেরেশতা না, তারা অনেক সময় ভুল রিপোর্ট দেয় সরকারের কাছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, সোনামণি আহলে মহিলা সংস্থা, আমাদের চারটে সংগঠন আমাদের নেতৃত্বে চলে, এদের আকিদার মধ্যে কোশ্চিন কালাও কোন রকম জঙ্গিবাদের প্রশ্নই নাই। যদি সাহস থাকে আমাদের বই পড়ুন, একটা আমাদের দিন পথ পদ্ধতি 2003 সালে লেখা, 1998 সাল থেকে বিদ্যমান বক্তব্য রেখে আসছে, ক্যাসেট আছে, সিডি আছে, দেখুন সবগুলা। এরপরও সম্প্রতি লেখা জিহাদ ও কেতাল বই দেখুন, কিছুই জানবেন না, পড়বেন না, তাহারিখ পড়ুন কি বলে আমরা সেখানে, না জেনে না শুনে একজনকে হয়তো গালি করে, এদেশের প্রায় আনুমানিক প্রায় 3 কোটি আহলে হাদিস এদেশে বসবাস করে, তার অধিকাংশই আলহামদুলিল্লাহ সহি আকিদা সম্পন্ন, যদি 2-4টি কেউ বিভ্রান্ত হয়ে যেও থাকে তার দায় দায়িত্ব আমাদের নয়, তাদেরকে আমরা রফাদানি বলতে পারি বটে, আহলে হাদিস বলতে পারি না। আহলে হাদিসের আকিদা পবিত্র কোরআন ও সহি হাদিসের অনুসারে আকিদা, আকিদায় যদি কেউ বদমাশি থাকে বাহিরে দেখা যায় না। আর এই জন্য ওরা এখন রফাদান শুরু করে দিয়েছে, রফাদান না করলে তো গালের সঙ্গে আবার ধরা যাবে না, বুঝতে পারেন নাই। আমাকে 1 মাস রিমান্ডে রেখে বারবার জিজ্ঞেস করেছে, স্যার যাকাই ধরা পড়ছে সেই দিকে আপনার মতো রফাদান করে, ব্যাখ্যা দিয়ে আসছি সরকারকে বলছি, আমার ক্যাসেটের বক্তব্যগুলো যেগুলো রিমান্ডে আপনারা নিয়েছিলেন আমার কাছ থেকে, দয়া করে ওগুলো শুনুন, সেখানে আমি কি বলে আসছি, এখন আমি বেঁচে আছি, দরকার আমার কাছে আবার আসেন, আমি আবার আপনার সামনে শুনিয়ে দেবো। তো আহলাদের সম্পর্কে বাজে ধারণা রাখবেন না, পত্রিকার সিদ্ধান্ত সিদ্ধান্ত নয়, গোয়েন্দাদের রিপোর্ট সঠিক রিপোর্ট নাও হতে পারে, এবং কোন রাজনৈতিক নেতার রিপোর্ট আদৌ সত্য নয়, রাজনৈতিকরা অধিকাংশ মিথ্যা কথা বলে। তাহলে জানতে গেলে আহলাদের নেতার কাছে আসতে হবে, তার অফিসে আসতে হবে, দারুল ইমারতে আসতে হবে, আমাদের কাছে শুনতে হবে, অন্যদের কথা শুনে হবে না, কান নিয়ে গেলে চিলে আপনি দৌড় মারলেন, এটা হবে না। আহলাদের বাংলাদেশ এদেশে আহলাদের জনতার প্রতিনিধিত্ব করে, আমরা কশ্চিনকালে জঙ্গিবাদের সমর্থন করি না, এটা হলো খারেজি আকিদা, আমাদের আকিদা হলো আহলেসের আকিদা, আরেকদল আছে জবরিয়া আকিদা, ওইগুলি ব্যাখ্যা এখন যাব না, আমরা পরিষ্কার বলে দিচ্ছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি এদেরকে যে তিনি ইহুদি এজেন্ট বলেছেন, এই সাহস করেছেন বলে তাকে আমি পুনরায় ধন্যবাদ দিচ্ছি, আল্লাহ একজন তার মধ্যে এই সাহসটা বজায় রাখেন, কারণ কোন অবস্থায় যেন বাতিল কাছে মাথা নত না করেন। মনে রাখবেন এদেশের প্রধানমন্ত্রী, এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী 70 কোটি মানুষের প্রধানমন্ত্রী, 70 কোটি মানুষের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদেরও স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, ঠিক না? তারা যেন আমাদের সম্পর্কে কোনো ভুল ধারণা না করেন, আল্লাহ আমাদের সবাইকে সঠিক ধারণা রেখে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া তৌফিক দান করেন, যাবতীয় জঙ্গিবাদ থেকে যেন আল্লাহ আমাদের মুক্ত রাখেন। আল্লাহ আমাদের দেশটা শান্তির দেশে পরিণত করো, যত দুষ্কৃতি থেকে আমাদের মুক্ত করো, ধর্ম নামে যশনে জুলুসুল আবলতল সেরকম বেদাত থেকে আল্লাহ পাক আমাদের মুক্ত রাখো। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।